কারণ এখানকার মানুষ তোমাকে চিনে না, কে সাক্ষ্য দিবে? তাহলে একজন অভিভাবক গ্রান্টার, সে বলছে না না আসল ওকিল উনি, সুবহান আল্লাহ, আসল জিম্মেদার কে? দুটোটাই সাক্ষী আল্লাহ, জিম্মেদারও আল্লাহ। ওই লোকটি নিয়ে গেছে পয়সা হাজার দিনার, সাত দিনার পর্যন্ত স্বর্ণমুদ্রা নিয়ে গেছে। যেদিন আসবে মানে সময় আছে যে অমুক দিন আপনি আসবেন আমার পয়সাটা এনে দিবেন, গেছেন ঘাটে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা, কোন নৌকা আর আসেনি, নাও নেই নৌকা নেই। লাস্টে সে কি করলো, একটা কাষ্ঠ খুললো, কাঠের টুকুরা খুদাই করে এরপর এর ভিতরে বলল পেশা, সুবহান আল্লাহ, পয়সা করল, পরে এটা বন্ধ ব্রিটিশ করে বন্ধ করে ছেড়ে দিল নৌকায়, না না ওই নদীতে, নদীতে ছেড়ে দিল। রবকে বললো ইয়া রব, আমি অমুকের কাছ থেকে 1000 দিনার নিয়ে এসেছিলাম কিন্তু এখন তো আমি যেতে পারছি না, আল্লাহ তোমার হাওলা করলাম, তুমি এটা তার পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহান আল্লাহ। অন্যদিকে ওই ব্যক্তি, সেও নৌকার ঘাটে এসেছে, না কোথায় গেল রে, হ্যাঁ মনে মনে আর কি অপেক্ষা, অত আসছে না। লাস্টে দেখে একটা কাষ্ঠখণ্ড ওখানে ভাসছে, কাঠের টুকরা, বলছে আর কিছু যখন হলো না তুমি যখন আসলো না তাহলে কাঠের টুকরা আসছে ওটা নিয়ে যাই, ওই টুকরাই সুবহান আল্লাহ ওটা নিয়ে যাই, ওটা তুলে বলছে কমপক্ষে তো জ্বালানির ক্ষেত্রে ব্যবহার হবে, চুলায় জ্বালাতে পারবো একটা ক্ষেত্রে তো করতে পারবো, ওটা নিয়ে দেয়। গিয়েছে চাকরি কাটছে, ঝন ঝন ঝন ঝন শব্দ বের হয়েছে, সুবহান আল্লাহ, দেখে মজুদই না পয়সা। আবার এর ভিতরে লিখেছে হালকা চিঠি যে ভাই দেখো আমি আসতে পারিনি, তোর দিলাম আল্লাহ কাছে উপর তবক্কুল করে তোমার কাছে তুমি নিয়ে যাও। আল্লাহকে বলছে আল্লাহ তুমি তার দেনাটা তার পর্যন্ত পৌঁছিয়ে দাও। দেখলেন আমানতদারি, আল্লাহ আকবার। কিছুদিন পর ওই লোক ছুটি পেয়ে গেছে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ সব মধু। এই ব্যক্তি আবার গেছে তার বাড়ি দিয়ে, ইয়ে বলছে ভাই দেখো সেদিন আসতে পারিনি, নৌকা পাইনি, এখন নিয়ে এসছি পয়সা, এখন আবার পয়সা নিয়ে এসছে। ওই ব্যক্তি বলল দেখো তুমি রব্বুল আলামিনের উপর তওয়াক্কুল করে যে পয়সা পাঠিয়েছিলে ওই পয়সা আমার পর্যন্ত এসে পৌঁছে গেছে। আল্লাহ আকবার, আমার দাড়ি কাকে বলে দেখেন, সুবহান আল্লাহ। যদি কেউ কারো কাছ থেকে ঋণ নেয় দেওয়ার উদ্দেশ্যে, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঋণ রব্বুল আলামিন শোধ করার তৌফিক দেবেন। দেখেন লোকটি নিয়ে গেছে মজুর, বলছে ভাই আমি তোমার পয়সা পেয়ে গেছি তুমি এটা নিবে, এটা হলো আমাদের দাড়ি। কি বলেন ইনশাআল্লাহ আমরা আমাদের দাড়ি ঠিক রাখবো, আজকে শুধু আমি বললাম, যদি আমার মধ্যে যদি আমার দাড়ি না থাকে তাই মুশকিল। আপনি শুনলেন আপনার মধ্যে আমার দাড়ি না থাকলে তাই এটা একরকম হয় আর আমার গুণা হবে আরো বেশি, ঠিক না ও ঠিক? আমার যদি ফজিলত বেশি হয়, যেহেতু আমি হাদিস পৌঁছিয়েছি ফজিলত বেশি, আমল না করতে কিন্তু গুণাও বেশি। তাই আমি দোয়া করি আল্লাহ তুমি আমাকে আমানত দারি বা আমানতের দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমার ভাইরা যারা উপস্থিত, আল্লাহ আমাদের সকলকে আমানত দারি এর দিকে খেয়াল করে আমানত নিয়মতান্ত্রিক আদায় করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদেরকে দূতাবাদ দাও। আচ্ছা আরেকটা, ইলা ওয়াদা আখলাক, ওয়াদা করলে ওয়াদা খেলাপি করে, ওয়াদা করলে ওয়াদা খেলাপি, এটা হচ্ছে মুনাফিকের আলামত, এটা নেফাক আমলি। আগে বলেছি কি আমলি মুনাফিক, এই গেল তিনটা। আর আরেকটা শুনেন বিস্তারিত আর বর্ণনা করতে নাই, সময় তো খারাপ হয়নি তো, কত মহিলা দর্শক দিচ্ছি আধা ঘন্টার মতো, হ্যাঁ অনেক সময় খারাপ বসেন। আরেকটা হলো আমাদের সবারই প্রয়োজনীয়তা, ইদা হাসামা ফাজা, যদি কারো সাথে বাকযুদ্ধ হয় খেসাম হয়,